بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد. وعن سلمة بن الأكوع رضي الله عنه أن رجلا أكل عند رسول الله صلى الله عليه وسلم بشماله، فقال: كل بيمينك. قال: لا أستطيع. قال: لا استطعت ما منعه إلا الكبر. قال: فما رفعها إلى فيه، أي فمه. أخرجه مسلم. গত দর্শে খাবারের আদব সম্পর্কে আলোচনা হচ্ছিল, আজকে শুধু খাবার সম্পর্কে আলোচনা হবে। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাম হাত দিয়ে খাচ্ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুল বিয়ামিন, তুমি বাম হাত দিয়ে খাও। ওই লোকটি বলল, লা আস্তাতিয়া, আমি পারব না। এর দ্বারা বুঝে গেল ওই লোকটি বাহ্যিক মুসলমান হলেও মুসলমান না, কারণ সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করেছে। তখন আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আস্তাত, তুমি পারবে না। বলছেন, মা মানাহু ইল্লাল কিবর, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে অমান্য করেছে তার কারণটাই হচ্ছে অহংকার, বড়ত্ব, আমার ইজ্জত বেশি। এই অহংকারের কারণেই অনেক মানুষ হক কবুল করে না, আর কিছু মানুষের একগুঁয়ে স্বভাবে যা বলি তাই সব, এরকম লোকও হক পায় না, একগুঁয়ে হবে না। قال فما رفعها الى فيه, তারপরে সে তার হাত আর তার মুখে তুলেনি বা তুলতে পারেনি। তো কোন কোন আলেম মুফাসসির এই জায়গা উল্লেখ করেছেন, এখানে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন লাস্তাতা, তুমি পারবে না, তখন তার বদদুয়া তার ক্ষেত্রে কবুল হয়ে গেছে, যার ফলে তার হাত অকেজো হয়ে পড়েছে, মশলুল। এরপরে আর সে আর যেহেতু হাত মশলুল, হাত অকেজো, তাই আর মুখে তুলবে কিরকম। ইন্না লিল্লাহ ওয়া ইন্নি ইলাইহি রাজিউন। এই হাদিস থেকে বা এখানে যেসব হাদিস আগে আরো দুটি হাদিস উল্লেখ করা হয়েছে, এর দ্বারা প্রমাণিত হচ্ছে বাম হাত দিয়ে খাওয়া নিষেধ। বাম হাত দিয়ে খাওয়া নিষেধ তথা হারাম, কারণ আপনারা আগে শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বাম হাত দিয়ে খাও না। তারপর তার কারণ উল্লেখ করেছেন, বলেছেন, ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, কারণ শয়তান বাম হাত দিয়ে খাবার খায়, বাম হাত দিয়ে পান করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমাদের সম্পর্ক হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে, নেক লোকদের সাথে। শয়তানের সাথে তো হবে, শয়তান হল আল্লাহর দুশ্মন, শয়তান হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন, শয়তান প্রত্যেক মুসলিমের দুশ্মন। আপনি কিরকম বন্ধুত্ব স্থাপন করবেন শয়তানের সাথে বাম হাত দিয়ে খেয়ে? আবার আপনি বলেন ডান হাতেও ঠিক আছে, বাম হাতেও ঠিক আছে, কেউ কেউ এরকম উক্তি করে, আস্তাগফিরুল্লাহ আলীম। যদি কারো সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করা হয় আর সে বলে ওয়ে আলী আল্লাহ, তাহলে সে কত বড় অপমান খেয়াল করুন, কারণ সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উপেক্ষা করলো, নবীর কথাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রাহ্য করল। তাই আল্লাহকে ভয় করে অভ্যাস পাল্টাই অনেক মুসলিম আমাদের দোষী আছে, বৎসর পর বৎসর তবুও তার অভ্যাস হয়তো সেন্টারে আছে খায় ডান হাত দিয়ে, আর ওখানে যখন একা তখন দুই হাতই চালায়, এক হাত হ্যাঁ খাবারের জন্য, আর এক হাত পেপসির জন্য, আর এক হাত ফল ফুলের জন্য, আর এক হাত মরিচের জন্য, হ্যাঁ সবই জন্য। আপনারা আসেন বিধি বিধান পালন করার জন্য, তাই না? আল্লাহ রসুল সাল্লামের তরিকায় চলার জন্য এখানে আসা আমাদের দিন শিখা। আমরা দিন শিখবো পালন করবো না কেন? নিজের আমল সংশোধন করার চেষ্টা করি, আল্লাহ আমাদের তৌফিক দান। আরেকটা হচ্ছে আন্নাফিহি মুশাবাহাতান লিশশাইতান, বাম হাত দিয়ে খেলে তার মানে শয়তানের সাথে বন্ধুত্ব, শয়তানের সাদৃশ্য অবলম্বন। আর এর পূর্বে যে হাদিসটি পেশ করা হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে আবি সালামাকে বলেছেন, ওয়াকুল মিম্মা ইয়ালিক, বলেছেন ইয়া গুলাম সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিকা ওয়াকুল মিম্মা ইয়ালিক, হে বৎস তুমি আল্লাহর নাম দাও অর্থাৎ বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলো, আর ডান হাত দিয়ে খাও আর কাশির অংশ দিয়ে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, এর দ্বারা বোঝা গেল খাবার নিজের কাশির অংশ দিয়ে খাবে, এটাও জরুরি। আল্লাহু আলাম। খাবারের আরেকটা আলোক হল عن عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم البركة تنزل وسط الطعام فكلوا من حافتيه ولا تأكلوا من وسطه أخرجه الترمذي الله رسول صلى الله عليه وسلم বলেছেন খাবারের মধ্যবর্তী স্থানে বরকত নাজিল হয়, অতএব তোমরা দুই কিনারা দিয়ে খাবে মধ্যখান দিয়ে খাবে না। কিন্তু আমরা তো এগুলো বুঝি না, রাখুন মাঝের অংশ আর সাইড আর কিনারা সব জমা, এটা সুন্নতের উল্টা। সুন্নত হল সাইড দিয়ে খাওয়া, আর একসাথে একজন খেলে এর আগে গেছে নিজের কাছের অংশ দিয়ে খাওয়া, বড়টা আগে নিবে না। হ্যাঁ যদি মনে করেন বুঝ কেউ কেউ এরকম করে রাস্তা কেউ কেউ বসতে আগে ঘুরতে এরকম টেনে নিয়ে আসে, এরকম ঠিক না, আরামসে। যদি মনে করেন একটা গোশ অন্যের ভাগে পড়েছে অন্যের দিকে, তাহলে সবাই এরকম খাবে না, ও দিবে সবাই মিলেমিশে নিজের অংশ খাওয়ার চেষ্টা করবে। নিশ্চয় একটি হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার সময় একসাথে দুটি খেজুর খেতে নিষেধ করেছেন, মানে কয়েকজন যদি মিলে খায় আর কি। আর আপনি যদি একসাথে দুই খেজুর খান তাহলে ও খাচ্ছে একটা, তোর ভাগ ওর ভাগে কম করছে। সুবহানাল্লাহ, সব দিক রয়েছে ইসলামী শরীয়তে। ইসলামী শরীয়ত কত সুন্দর বিধান, সুবহানাল্লাহ বিহামদি। ডান হাত দিয়ে খাও, কাছের অংশ দিয়ে খাও, আর একসাথে দুই খেজুর খাও না, তাহলে বুঝা গেল ওই হিসাবে খাবে, খাবারের পরিমাপ মোতাবেক বা পরিমাণ মোতাবেক। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। খাবারের আরেকটি আদব, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু قال ما عاب رسول الله صلى الله عليه وسلم طعاما قط ان اشتهاه اكله وان كرهه تركه متفق عليه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবার খাবারের দোষারোপ করেননি। খাবার যাই এসেছে তাই খেয়েছেন, যদি ভালো লাগে খেয়েছেন, ভালো না লাগলে খান নেই, এটা রসুন নাই, কিন্তু দোষারোপ করবেন না। হয়তো আপনি খাবেন না, আপনার কাছে ভালো লাগছে না, হয়তো অন্য কেউ খেতে পারে। তো কিছু মানুষের অভ্যাস একটা, সেন্টারে যদি আসেন সেন্টারের খাবার ভালো মন্দ কিছু বলতে নাই, যা উপস্থিত আলহামদুলিল্লাহ। আপনি যদি বলেন মন্দ মন্দ মন্দ, তাহলে আগে ভাগে পথ বন্ধ করে দিলেন, ঠিক না? এত পয়সা দিয়ে খরচ করে তারা হোটেল থেকে রান্না করিয়ে আনে খাবার খাওয়ার জন্য, আর আপনি বলেন হাজা খারাপ, এটা ঠিক না। তো আপনার মন চায় আপনি খাবেন না, কারণ আপনাকে তো কেউ বাধ্য করবে না। আচ্ছা, এটা শুধু সেন্টার নয়, সব জায়গায় কেউ আপনাকে দিল দাওয়াত, উনি গেলেন না আজকে রান্না অভূত হয়নি, এটা মুশকিল, তার মন তো এখনই ভেঙে দিল আপনি, ঠিক না, এখানেই ভেঙে দিলেন। তাই মানুষকে কষ্ট দিতে নাই। কোনো কোনো সময় আছে রান্না আপনিও রান্না করেন, সবসময় আপনার রান্নাও ভালো হয়নি, বেশকম হয় কিনা, কম হোটেল সবসময় সমান হয় না, অথবা যেকোনো লোক চাই হোটেল চাই গায়ের হোটেল, রান্না সবসময় সমান হয় না। তাই আপনি দোষারোপ করবেন না, বিশেষ করে দাওয়াতে গেলে। আমাদের দেশে তো ওই বেদাদি দাওয়াত বেশি, বেদাদি দাওয়াত, কেউ মারা গেলে অনুষ্ঠান করে চল্লিশা অথবা একাদশী অথবা বাৎসরিক অনুষ্ঠান, জন্মোৎসব, মৃত্যু দিবস ইত্যাদিকে উপলক্ষ করে যেগুলো করা হয় বিদাত। আচ্ছা করলো সাত গুরুষিনী, লোকজন আসলো খাবার খেলো, আজকে খাবারটা মজবুত হয়নি, সব গেল নষ্ট, তরিকাও বিদাত, খাবার জন্য খাবার নিয়ে বলে মজবুত হয়নি, কি করলো রে, মনিয়ত ভালো না। আচ্ছা এরকম আপনারা দেখেছেন কিনা, তাই বেদাতি অনুষ্ঠান করে কোনো ভেদা নাই, এমনিও ভেদায় সাতগুরু। সেদিন আমাকে একজন বললেন, এক ব্যক্তি মারা গেছেন, তো তার সন্তানেরা আট গরু দিয়ে সিন্নি করাচ্ছে, আট গরু। আচ্ছা বলে বলেন তো এক গরুর দাম কত, কত আটটা গরু কত পয়সা, কত লাখ টাকা খরচ করেছে, হাসবুনাল্লাহ ওয়া নিমুল ওয়াকিল। তাকে বলা হলো এগুলো করো না, সে বলে আমার কি করবো আমি তো জানি, কিন্তু লোকজন খারাপ বলবে তো কি করবো, তাহলে তার প্রথম নম্বরটা নিয়ে ঠিক নেই, সব হবে কিরকম, দুই নম্বর বেদাতি অনুষ্ঠান। তাই আমরা বেদাতি অনুষ্ঠান যেন না করি, আস্তে আস্তে করে বুঝবো, নিজে খাবো অপরকে খাওয়াবো সহি, কিন্তু নিজ পক্ষ থেকে বেদাতি আমল করে খাওয়ালে সব নেই, বরং গুনাহ। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রতি গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম, নাউযু বিল্লাহি মিন যালিক। যে কোনো আমল করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। যারা নতুন এসেছেন আপনারাও বুঝুন, যারা পুরাতন এসেছেন আপনারাও বুঝুন, বললেন না আমি কি করবো ঠেকায় পড়ে। আমাকে সেদিন কয়েকজন এই মশালা জিজ্ঞেস করেছেন, বাংলাদেশ তার হয়তো তার বাপ মারা গেছে অথবা তার কে মারা গেছে, বাংলাদেশে এখন কি করবো, না করে অসুবিধা, আমি বলি কিছুই নেই, এইসব করো না, গরিবদেরকে খাওয়াবে অসুবিধা নেই, সৎকারাত করিয়ে দাও, গরিবদেরকে খাওয়াও অনির্ধারিত সময়ে অনির্দিষ্ট দিনে, আর এটা তো সবসময় চলছি, তো চল্লিশ দিনের ভিতরে না করাই ভালো, যেহেতু এই দিনগুলিতে লোকজন বেদাতি অনুষ্ঠান করে থাকে, তো আপনি এর থেকে পার হয়ে পরবর্তীতে করবেন, আর যদি করেন সৎকারাত তাহলে গোপনীয়তার সাথে করবেন, যেন মালুম লাগু যে আলাদা করে অনুষ্ঠান করছে বেদাতি অনুষ্ঠান। জানুন আর আমল করুন, আর এইসব বেদাতি অনুষ্ঠান যারা করে বেশিরভাগ নাম কামাই করার জন্যই করে। আচ্ছা নাম কামাই করেন, আপনি যদি সালাত করেন নাম কামাই করার জন্য, আপনার সালাত আল্লাহর নামে কবুল হবে, এটা আমরা বুঝি না, হজ করলেন নাম কামাই করার উদ্দেশ্যে, আপনার হজ কবুল হবে, হয়তো এখন প্রতি বছর যান, দশ বছর বিশ বছর হয় ত্রিশ বছর হয়, কোন জন্ম হজ, কেউ কেউ আছে এরকম করেছে, সুবহানাল্লাহ বিহামদিহি, ওদের নিয়তের ব্যাপার আমরা জানি না, কিন্তু যদি কারো নিয়ত হয়, মানুষ বলবে আমি পঞ্চান্ন বার হজ করেছি অথবা ত্রিশ বার হজ করেছি বা পঁচিশ বার হজ করেছি, আমার জীবনে থাকবে শনাক্ত করে লেখা থাকবে, তাহলে এই হজ তার কবুল হবে। আপনার আমল যদি ঠিক হয় তবুও সুন্নত তরিকা নিয়ত গড়বড় হওয়ার কারণে আপনার এই আমল আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। ইন্না লিল্লাহ ওয়া ইন্নি ইলাইহি রাজিউন। তাহলে যে আমলটি সরাসরি বেদাত, বেদাতি আমলে আবার যদি নিয়ত হয় আবার করব, তাহলে গুনাহ করে না দুইটা। আল্লাহ আমাদের হেফাজত করুন। মুজাফফর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে যদি খাবার পেশ করা হতো, যদি তিনি খাবার ভালো পেতেন খেতেন, আর যদি খারাপ পেতেন খেতেন না, কিন্তু খাবারের দোষারোপ করতেন না। হ্যাঁ, ওটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। যদি আপনার কোনো কুকার আপনি রাখেন, কুকার কুকিং ভালো করে করতে পারেন না, ওইটা তো আরেক ব্যাপার। আপনি অন্য কুকার আনবেন, ওইটা আরেক কথা। কিন্তু তার মানে কি কুকার ওইরকমই থাকবে সবসময়? খাবার ভালোই হয় বা ইতিহাস এরকম হয়ে গেছে, অতটা একটু ব্যতিক্রম, এটা বলতে নাই, দোষারোপ করতে নাই। আপনার মন চায় খান, আপনার মন চায় খাবেন না, কিন্তু দোষারোপ নেই। সুবহানাল্লাহ বিহামদি। আচ্ছা, বাকি রয়ে গেল খাবার এসেছে সামনে, কিন্তু দেখলেন এটা ক্ষতিকর, আপনি খাবেন? ওইটা তো আরেক ব্যাপার, এটাও বুঝতে হবে। খাবার যদি ক্ষতিকর হয় এটা সরিয়ে দিতে হবে। এমনিভাবে নিজে খাবেন না, একটা জিনিস নিজে খেলেন না, আপনার কাছে ভালো লাগছে না, ওইটা আরেকজনকে দিবেন, এইটা কিন্তু আরেকটা মশলা। নিজে খাবে না, ঠেলে কি করছে? আরেকজনকে দিয়ে দিচ্ছি। আপনি কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد. هي من دركم تمرا تمাকে পাক পবিত্র খাবার থেকে তোমরা ব্যয় করো, من طيبات ما كسبتم তোমরা যেসব কামাই করো, হালাল রিজকায় উপার্জন করো, ওগুলো থেকে তোমরা ব্যয় করো। আনফিকু ওমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর আমি তোমাদের জন্য জমিন থেকে যা বের করি, উৎপন্ন করি, তা থেকে তোমরা ব্যয় করো। ওয়ালা তায়াম্মামুল খাবীসা মিনহু, ওর থেকে যেটা খারাপ খাবীস, আল্লাহ বলছেন খাবীস, যেটা তুমি খাবে না, তোমার কাছে যেটা ভালো না লাগে না, এর ইচ্ছা করবে না সৎকার করার। তাহলে খারাপ জিনিস সৎকার করবে না, ওরা তুমি ঝুঁকো না, ওরা তুমি আখে দিন ইল্লা আনতা উম তৌফিক। আচ্ছা, যদি কেউ তোমাকে এই যে খারাপ জিনিসটা তুমি অন্যকে দিলে, যদি এইরকম খাবার বা এইরকম জিনিস অন্য কেউ তোমাকে দেয়, তাহলে তুমি ওটা নিতে চাইবে না, তবে বলে আরে ভাই নিয়ে নেই, চোখ বন্ধ করে, তাহলে সেটা ভিন্ন কথা। আল্লাহ তাই বলেছে ইল্লা আনতা উম তৌফিক। তাহলে তুমি যে জিনিস খাবে না, ওটা আরেকজন ফিক্রি করে দিবে। সদকা খায়রাত হবে উত্তম জিনিসটা। এখন কি করবো ভাই, ফেলে দিই, এরকম যেন না হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অবশ্য যেমন নতুন কাপড় নিলাম বা কিনলাম, পুরাতনটা আল্লাহর পথে সদকা, এটা কোনো অসুবিধা নেই, এটা তো ঠিকই আছে। কিন্তু আসল আপনার সবসময় লক্ষ্য বুঝতে থাকবে ওইটা। যেমন একটা জিনিস আপনার খাবার আপনার ভালো লাগছে না খেতে, কিন্তু এটা বাস্তবে ভালো, তো দিয়ে দিলে আরেকজনকে গরিবকে, না দিয়ে দিলাম। কিন্তু কথা হলো আপনি সবসময় ওইটা না খেতে পারলে ওইটা দিয়ে দিই, ভালোটা দেন না, এটা কিরকম হয়? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। কেউ আবার অন্য ব্যাখ্যা করবেন না, যেটা আপনি খেতে পারেন ওইটা দিবেন সদকা, যেটা ভালো লাগে না যদি এটা ভালো হয় তাহলে গরিবকে দিবেন। কিন্তু আপনার স্বপ্নই চিন্তাধারা, যেটা খেতে পারেন ওইটি দিই, ওকে দিয়ে দিই, ওকে দিয়ে দিই, অমুক ব্যক্তি ওখানে আছে ভালো খায় ওকে দিয়ে দিই, মানে জুজ হ্যাঁ বুঝতে পারছেন, ভালোটা দিবেন, এতে হবে ফায়দা। আল্লাহ আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুন। এরপরে যে হাদিসটা হচ্ছে, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ারযা আনিল আবদি يأكل الأكلة فيحمده عليها أو يشرب الشربة فيحمده عليها أخرجه مسلم. আল্লাহ পাক ওই বান্দার প্রতি খুশি হন যে বান্দা খাবার খায় আর আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহর প্রশংসা বর্ণনা করে, বলে আলহামদুলিল্লাহ আপনার খাবার খান, আল্লাহ শুকরিয়া আদায় করেন তো কমপক্ষে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই এসে চা খেলেন এই সেন্টারে, মাশাআল্লাহ চা তো আছেই, চা আছে, খাবার আছে, আলহামদুলিল্লাহ দর্শক খাবার মজুদ, আল্লাহ শুকর, চা আছে চা খাচ্ছেন, পানি আছে পানি খাচ্ছেন, বলবেন না আল্লাহর নাম, প্রথমে বিসমিল্লাহ খাবার হওয়া শেষ তারপরে কি বলবেন আলহামদুলিল্লাহ, কমপক্ষে আলহামদুলিল্লাহ। আর যে খাবারের যে আদব বলা হলো ডান হাত দিয়ে খাওয়া, আচ্ছা এটা কি শুধু সেন্টারের জন্য না সব জায়গায়, হয়তো কেউ কেউ মনে করতে পারে না শুধু হয়তো উনি যেহেতু ওয়াজ করছেন মনে হয় সেন্টারের জন্যই বলছেন, কারণ সেন্টার খাবার দিতে তো খোরদার, আপনি এখানে খান নিজ বাড়িতে খান অথবা শ্বশুর বাড়িতে খাবেন অথবা হোটেলে খাবেন যেখানেই খাবেন নাম হাত দিয়ে খাবেন, ওই শ্বশুরালয়ের লোকজনকে খুশি করার জন্য বাম হাত মিক্স করবেন না, বুঝতে পারছেন, মিক্স করবেন না মিস করবেন, বুঝলেন, মিক্স করবেন না শুধু ডান হাত দিয়ে খাবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। এছাড়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে ভালো কাজে ডান দিককে পছন্দ করতেন। তাই দেখুন আমরা যখন উজু করি হাত যখন ধুতে করি প্রথমে বাম বাম হাত না প্রথমে ডান হাত, ডান হাত দেখছেন, আচ্ছা পা উজু করবেন প্রথমে বাম পা না ডান পা, ডান পা দেখছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিককে পছন্দ করতেন, খাবার খাবেন ডান হাত দিয়ে। আচ্ছা আপনি কাপড় পরিধান করবেন প্রথমে কোন দিক, ডান দিক। চিরুনি করবেন মাথার চুল চিরুনি করেন প্রথমে কোন দিক, ডান দিক। জুতা পরিধান করবেন প্রথমে কোন পা, ডান পা। সবসময় খেয়াল রাখতে হবে সুন্নতের উপর আমল করবেন, জুতা যখন খুলবেন প্রথমে কোন পা, বাম পা। আচ্ছা কাপড় পরিধান করলাম প্রথমে কোন হাত, ডান হাত, মানে শার্ট অথবা পাঞ্জাবি বা এরকম জ্যাকেট প্রথমে ডান দিক ঢুকাবো, ডান হাত ঢুকাবো, তারপরে বাম হাত, আর খুলতে সময় প্রথমে বাম হাত পরে ডান হাত। এটা হলো সুন্নাহ, তাড়াহুড়া করবেন না। দেহকে বিষয়ে কাপড় পরিধানের আদব সম্পর্কে আলাদা আলোচনা আসছে ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হন যে বান্দা খাবার খেয়ে আল্লাহর গুণগান বর্ণনা করে কিংবা পানীয় পান করে তারপরে আল্লাহর গুণগান বর্ণনা করে, খাবার খায় পানি খায় বলে আলহামদুলিল্লাহ, কমপক্ষে আলহামদুলিল্লাহ, কারণ আলহামদুলিল্লাহ বলতে আর কোন কষ্ট নাই সবাই জানে আলহামদুলিল্লাহ, ঠিক হবে আলহামদুলিল্লাহ। বাকি একটি দোয়া আপনাদের কাছে পেশ করব যেটা সহিহ তিরমিজিতে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি খাবার খায় তারপরে এই দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন এর বদলে তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-ত্বাআম ওয়া রাযাকানীহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। কিছু ভাই এটা স্কেয়ার করেছেন তাই না, তার মানে ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, ওই আল্লাহ সমস্ত প্রশংসা যিনি আমাকে এই খাবার খাওয়ালেন আমার ক্ষমতা ছাড়া, আমার শক্তি ছাড়া, আমার চেষ্টা প্রচেষ্টা ছাড়াই, কারণ এরকম বলবেন আমার চেষ্টা প্রচেষ্টা আর আমার ক্ষমতা ছাড়াই রব্বুল আলামিন আমাকে খাওয়ালেন, লিখেন তো। আপনি বলবেন আমি তো চেষ্টা করেছি খাবার, চেষ্টা করার তো কে দিল আপনাকে? সবই আল্লাহ, আল্লাহ আপনাকে খাইয়েছে, পড়াই নেই। আপনার মতো কত লোক আছে খেতে পারছে না? এই দুনিয়াতে একটু খেয়াল করুন, এখনো বাংলাদেশের দিকে খেয়াল করবেন, দেখবেন আজকাল আপনারা হয়তো সৌদিতে চলে এসছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালো খাওয়াচ্ছেন, সবাই ভালো খেয়েছেন কি আজকে? সবসময় দুই টাইম তিন টাইম কত ভালো খাচ্ছেন, নাস্তা কত সুন্দর করছেন, যখন যার প্রয়োজন হয়, হ্যাঁ হয়তো বেকালা আর না হয় বুফে আর না হয় মাপান, ওগুলো থেকে খাবার খাচ্ছেন, কে খাওয়াচ্ছে আপনাকে? সুবহানাল্লাহ। অন্যদিকে যারা ঘরে বানিয়ে খায়, দেখেন ফ্রিজ ভরা, সবারই ফ্রিজ ভরা, জিনিসপত্র রাখার জায়গা নেই, অনেকে বলে হ্যাঁ একটা এটা ফ্রিজ ছোট হয় না, বড় আর একটা কিনতে হবে, ঠিক না? ঠিক আমার দুই ব্যাপার, সবারই বাবা তো আপনাকে তো অভিজ্ঞ দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাংলাদেশের লোকজনের দিকে দেখাবে, দেখবেন অথবা ইন্ডিয়ার লোকজনের দিকে কত রোগ আছে খেতে পারছে না, আছে কিনা ভাই? দিন মজুর কোন রকম আনে আর কোন রকম খায়। আপনাদের ডিউটি সীমিত, আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, কত পয়সা কামাই করছেন, নিজে খাচ্ছেন, আবার বাংলাদেশে বা ইন্ডিয়ায় নিজের পরিবার পরিজনকে দিচ্ছেন, আবার ব্যাংকের সব বানিয়ে রাখছেন, আলহামদুলিল্লাহ। ব্যাংকে টাকা রাখেন কিনা? বেশিরভাগ আসার পরেই একটা হ্যাঁ আগে ভাগে অ্যাকাউন্ট খুলি, একটা কেউ কেউ আছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য আগে ভাগে এসে আমাকে এসে জিজ্ঞেস করে, আমি বলি আমি সব ডিউটি আমার কাছে নেই কন্ট্রাক্ট। সুবহানাল্লাহ বিহামদি, খেয়াল করুন আল্লাহ আপনাদেরকে কত দিয়েছে, তাই আল্লাহ শুকরিয়া আদায় করবেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এবারে এই মাঝে একটা কথা বলি, আল্লাহ আপনাকে যেহেতু দিলেন, আপনি যদি সলাৎ না পড়েন তাহলে আল্লাহ শুকরি কিরকম আদায় হবে? ইসলাম কবুল করার পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ইবাদত তা হচ্ছে কি? ইসলামের রীতিভিত্তি সলাৎ। অনেক অনেক মুসলমান এরকম আছে কত নামাজ তো পড়েন, আলহামদুলিল্লাহ পড়ি, কয়েক পড়েছেন, দুই পড়েছে আছে কিনা? কয়েক পড়েছেন তিন, কয়েক পড়েছেন চার, বলে চার অক পড়ি কিন্তু একটা অক পড়তে পারি না, মিস হয়ে যায়, বাকি সবই ঠিক আছে, খালাস সব শেষ। যদি মুশকিল আল্লাহ মুসলমানদেরকে আমাদেরকে আল্লাহ আপনি হেফাজত করো, আমাদের দিনের হেফাজত করো, তাহলে আমরা সবাই পাঁচ বক্স সালাত পড়বো দুনিয়া কামাই করার জন্য, আট ঘন্টা ডিউটি করার পরে ওভারটাইম আরো চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা সংগ্রহণ করতে পারো, সহ্য করতে পারো, আর নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য পাঁচ বক্স সালাত করতে পারো না, ভয় করো আল্লাহকে। আজ যদি আজ যদি তোমার চোখ বন্ধ হয়ে যায়, আজ যদি তোমার ভোট দেহ ইন্দ্রিয় থেকে পড়ে চলে যায়, তখন তোমার অবস্থা কি হবে? কই যাবে তোমার বড়াই, কই তোমার টাকা আর কই পয়সা যাবে? তাই আল্লাহকে ভয় করে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, কয়েক ইনশাআল্লাহ সবাই করবেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, আমিন। আল্লাহ মৃত্যু পর্যন্ত তোমার যাবতীয় ইবাদত যাবতীয় বিধান যেন আমরা পালন করে চলতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দাও, আমিন। আমার ভাইরা, খাবারের ক্ষেত্রে আরো দুটি হাদিস এখানে পেশ করা হবে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, كان رسول الله صلى الله عليه وسلم يأكل بثلاث أصابع ويلعق يده قبل أن يغسلها, أخرجه مسلم. الله رسول صلى الله عليه وسلم تين أنقل لي خبر فتن. سبحان الله, تين أنقل ثلاث أصابع كنتو يتعال الله رسول صلى الله عليه وسلم يتعال روتي خمتا صار فارتكنا قوما قوة جدسا সম্ভব আমাদের জন্য, তাহলে আমরা যদি ভাত খাই তিন আঙ্গুল দিতে মুশকিল হয়ে পড়বে। তাই এটা হলো সুন্নাহ, যারা খান সুন্নাহ। আমি শুনেছি এই জমানার আল্লাহর দিনের প্রতি প্রসিদ্ধ একজন আহ্বায়ক, আন্তর্জাতিক বিশ্বে যিনি দিনের খেদমত, দিনের দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন, ডক্টর জাকির নায়েক নাকি তিন আঙ্গুল দিয়ে খাবার খান। সুবহানাল্লাহ, ডক্টর জাকির নায়েক। আর ওই জাকির নায়েককে নিয়ে লোকজন ঠাট্টা বিদ্রুপ করে, কথার ছিদ্র বের করে, আর ছিদ্র বের করে ওরা দেখা বেরিয়ে গেছে, ওয়াদাই হয়ে গেছে, ওয়াদাই হয়ে গেছে। ভয় করুন আল্লাহ, কবরে যেতে হবে, হককে না হক করবেন না, না হককে হক করবেন না। ভয় কর, যারা হকের প্রতি এগিয়ে যাচ্ছে, হকের প্রতি লোকজনকে আহ্বান করছে, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন, তাহলে আপনার আমলনামায় যাবে ইনশাআল্লাহ। আপনি যদি হিংসা বিদ্বেষে ওর পদুকে দেওয়ার চেষ্টা করেন, তাহলে এ কারণে আপনি হয়তো দিনে হক থেকে সরিয়ে যেতে পারেন, সরে যেতে পারেন। আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন, আমাদের সকলকে আল্লাহ পাক হেদায়ত দান করুন। আচ্ছা, এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধোয়ার আগে তিনি হাত ছাড়তেন, আঙ্গুল চেটে খেতেন, অল্প খেতেন তো তবুও মাশা আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জিনিসটি আমাদের মধ্যে আছে, যারা আমরা যারা ভাত খাই খাবারের পরে আঙ্গুল চাটি কিনা সবাই চাটেন, অভ্যাস ইনশাআল্লাহ তারা বেশিরভাগ লোকের মধ্যে আছে। কিছু লোক থাকতে পারে যারা বেশি স্টাইলিস্ট বা নিজেকে অনেক কিছু মনে করে, হ্যাঁ ওরা হয়তো মনে হয় আমি কম নাকি, তারা এরকম না করে আলাত ওই মেন্দিল টিউশন এরকম করলো, হ্যাঁ দেখালো আলাম বড় বড় মিয়া জেন্টলম্যান, আসলে কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সামনে দেখবেন, সামনে হাদিস, এই তো এই হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধোবার আগে নিজে আঙ্গুল চেটে খেতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ এরকম ভদ্র কোটি কোটি ভদ্র লোক একদিকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে, সুতরাং লিখতে তার মতো ভদ্র লোক আর কে আসবে পৃথিবীতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভদ্র মানুষ আর পৃথিবীতে আসবে? আর এসেছে যার জন্য লক্ষ লক্ষ মানুষ ওই জমানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান দিতে প্রস্তুত ছিল, আর লোকজন জান দিয়েছে, তা কুরবানি করেছে নিজেদের জান দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। আর বর্তমান জমানায় আপনারা জানেন লক্ষ লক্ষ কেন কোটি কোটি মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান দিতে প্রস্তুত হয়েছে। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল চেটে খেতেন, তার ইজ্জত নষ্ট হয়নি, আর আপনি যদি আঙ্গুল চেটে খান তাহলে আপনার ইজ্জত নষ্ট হয়ে যাবে। জাবির রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত অন্য রিওয়ায়াত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিলাকিল আসাবি'ই ওয়াস-সাহফাতি وقال انكم لا تدرون في اي طعامكم البركه اخرجه مسلم في حديث صحيح روايه الله رسول صلى الله عليه وسلم নির্দেশ দিয়েছেন আঙ্গুল চাটা আর প্লেট চাটা বর্তন চাটা খাবার খান না, প্লেট চেটে খাবেন, থাল বর্তন চেটে খাবেন, বুঝতে পারছেন? এটা সুন্নাহ, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এই হাদিসে। امر صلى الله عليه وسلم بلعق الاصابع والصحفه صحفه من البلاد اصابع اسبوع انغول انغول تكات আর প্লেট থেকে খাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলেছেন ইন্নাকুম লা তাদরুন ফি আইয়ি তাআমিকুম আল বারাকা, তোমরা জানো না তোমাদের কোন খাবারে বরকত রয়েছে। খবরদার, খাবার খাবেন, পানীয় পান করবেন, কিন্তু উপচয় করবেন না। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলু ওয়া শরবু ওয়া তাসাদদাকু মিন গায়রি সারাফিন ওয়া লা মাখিয়ালাতিন, তোমরা খাও পান করো সৎকার করো, কিন্তু উপচয় করবে না আর অহংকার করবে না, বড়াই করবে না। এই যারা অপচয় করে ওই বড়াইয়ের জন্যই অপচয় করে। ইন্নালিল্লাহ ওয়া ইন্নী রাজিউন। আচ্ছা আপনি হোটেলে খাবার খাচ্ছেন, বাংলাদেশের একটি উন্নত হোটেলে, খাবার রয়েছে কাঁটা চামচ, হ্যাঁ কাঁটা চামচ মজুদ, আবার বিভিন্ন রকমের চামচ আছে, এক চামচ হচ্ছে কাঁটা আরেকটা হচ্ছে স্বাভাবিক চামচ। এখন ওখানে যারা আরো লোকজন আছে অনেক ভালো ভালো লোক ইজ্জতওয়ালা, আপনি সবার সামনে কিরকম খাবেন না কাঁটা চামচ ছাড়া, বলে হাত দিয়ে খেলে, হাত দিয়ে খেলে কিরকম কিরকম লাগে সব, এত লোকজন এরকম খাচ্ছে সবাই আর আমি। কাঁটা চামচ তো নতুন করে বের হয়েছে, আগে তো কাঁটা চামচ ছিল না, হ্যাঁ ওই চামচ। তো আপনি এই সময় লজ্জা করবেন না, আপনি খাবেন আপনার খাওয়া, হাত দিয়ে পরিষ্কার করে খাওয়া খাওয়া শুরু করবেন, হাত দিয়ে খাবেন, করা দেখুন, বিসমিল্লাহ বলে খাবেন, ডান হাত দিয়ে খাবেন। তবে আমি বলছিলাম না জায়েজ, ওজন মোতাবেক চামচ দিয়ে খেতে পারেন, কিন্তু আসল হাত দিয়ে খাওয়া না আসল চামচ দিয়ে খাওয়া। আর এখানে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন তাই বলেছেন আঙ্গুল চাটু, আঙ্গুল চেটে খাওয়ার নির্দেশ দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব বোঝা যাচ্ছে সুন্নাহ হাত দিয়ে খাওয়া, তাই না? এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত দিয়ে খাবার খেতেন, তাহলে নবীর সুন্নাহ নবীর নির্দেশ এর উপর আমরা আমল করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আচ্ছা হোটেলে আরেকটা মুশকিল, হোটেলে খাবার খেলো, ভালো লোক যারা আল্লাহ আল্লাহর ওলি ওরা আঙ্গুল চেটে খাওয়ার চেষ্টা করে, আঙ্গুল চেটে আর প্লেট চেটে খাওয়ার চেষ্টা করে। আরেকটা দেখছি ওই দিন, হ্যাঁ দেখো এখন ওই 1400 বছর আগের লোক রয়ে গেছে, বলে কি না ওটা নবীর যুগ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1400 বছর আগে জমানার মানুষ, কারণ এখনো তার মধ্যে অসভ্যতা হয়ে গেছে, সে ওই প্লেট চেটে খাচ্ছে, সভ্যতা হচ্ছে প্লেট চেটে খাওয়া। বলুন সুবহানাল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে রব বলেছেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সারা দুনিয়ার মানুষের জন্য অথবা সমস্ত সৃষ্টির জন্য জিন জাতি মানব জাতির জন্য আপনাকে রহমত হিসেবে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ, রহমত হিসেবে পাঠিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদি আলামিন বলতে প্রবল জিন আর মানুষ তাহলে হতে পারে, আর হয় রহমত শুধু জিন আর মানুষের জন্য না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং সমস্ত সৃষ্টির জন্য রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা কোরআনের যে বিধান শুধু এই 1400 বছর আগের জন্য না কিয়ামত পর্যন্ত? তাহলে কোরআনের বিধান যারা মেনে চলবে করা হবে সব জাতি, আর যারা কোরআনের বিধান মানবে না কোরআনের বিধানকে উপেক্ষা করে চলবে ওরা সভ্য জাতি হতে পারে না। আপনার একমত? কোরআনের বিধান মানবেন তাহলে আপনি সভ্য জাতি, আল্লাহর কথা মানলে সভ্য আর আল্লাহর কথা না মানলে অসভ্য। আরেকটা হাদিস, وعن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أكل طعاما لعق أصابعه الثلاث خام، وقال إذا سقطت لقمة أحدكم فليمط عنها الأذى وليأكلها ولا يدعها للشيطان. الرسول صلى الله عليه وسلم تكون خبرك تكون تأتين أنقل تني شليفة চিনাগুলি খেতেন তো চিনাগুলি ছাড়তেন আর বলতেন যে তোমাদের কারো যদি লুকমা হাত থেকে পড়ে যায় তাহলে লুকমা তুলে তার থেকে ময়লা জিনিস বা কিছু যদি লেগে থাকে তা সরিয়ে ওটা খাবে, কিন্তু এই লুকমাটি শয়তানের জন্য ছেড়ে দিবে না। সেটা নবীর ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ে গেলাম তো ছেড়ে দিবে এটাও ঠিক না, যেটা আপনি খাবেন না হয়তো ভাত যদি পড়ে যায়, ভাত তুলে আমাদের পক্ষে সম্ভব আমরা ধুয়ে খেতে পারি, অসম্ভব কিনা, এটি হচ্ছে নবীর ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি রুটি পড়ে যায় তাহলে বুঝতে পারছি, কিন্তু যেটা তুলে আমরা যেমন সুগাও পড়ে গেছে ওইটা মাঝে থেকে তুলবেন কিরকম, ওইটা আরেক কথা। ভাত পড়ে গেলে ভাত তুলে পরিষ্কার করে খাওয়া সম্ভব, রুটি পড়ে গেলে রুটি তুলে পরিষ্কার করে খাওয়া সম্ভব, খেজুর হাত থেকে পড়ে গেলে খেজুর তুলে খাওয়া ধুয়ে মুছে পরিষ্কার করে খাওয়া সম্ভব, সম্ভব কিনা? কিন্তু আমাদের তো অনেকেই এটা ভুলে গেছে, গরিব থাকতে আমরা ওরকম করতাম, আগের মুরব্বিয়ানরা একটা দানা পড়ে গেলে কিনা করত, হ্যাঁ কত আদব দিত আমাদেরকে, আর এখন আদব এখন পয়সা বেশি হয়ে গেছে তো, একটা দুইটা কেন অনেক পড়ে গেলে অসুবিধা নেই। অন্যদিকে আপনি যদি খাবারের তরিকাও শিখবেন, খাবার খাবেন কিভাবে যেন মুখে নিয়ে আসলে খাবারটা দানা যেন নিচে না পড়ে, ঠিক না? আমরা তো এখানে অবস্থান করি, দেখছেন তারা কিরকম খায়, আস্তাগফিরুল্লাহ আল আযীম, হ্যাঁ এরকম করে খায়, অর্ধেক মরে যায় আর অর্ধেক। আমি কোন এক বক্তব্যে আহমদ দিদার রহমতুল্লাহ আলিহী থেকেও তার এক বক্তব্য আছে, ইউটিউবে দেখবেন, তিনি এখানকার লোকজনের কথা বলছেন, বলছেন তারা খাবার খায় এরকম অর্ধেক পড়ে যায় অর্ধেক থাকে। খবরদার, আল্লাহ তৌফিক দিয়েছে, খাবার নষ্ট করবেন না, অপচয় করবেন না, খাবার পড়ে যায় তুলে খাবেন, ভালো করে মুছে খাবেন, পরিষ্কার করে খাবেন, তবু শয়তানের জন্য রাখবেন না, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াদা আনা লিশ্শাইতান। তবে বাই চান্সের ব্যাপার আলাদা, বাই চান্সের কথা বাই চান্স, কিন্তু সাধারণত এরকম করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। এমনি ভাবে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খাবারের পাত্র চেটে খাওয়ার নির্দেশ দিয়েছেন আর বলেছেন, তোমরা জানো না তোমাদের কোন খাবারে বরকত রয়েছে। এই হলো খাবার সংক্রান্ত কিছু আদব। আল্লাহ আমাদেরকে এই আদবগুলি দেখে লক্ষ্য রেখে খাবার খাওয়ার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় খাবার খাওয়ার তৌফিক দান করুন। হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুন। হারাম খাবার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আমাদের জানমালে বরকত দাও। আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দাও, ইলম বাড়িয়ে দাও, আল্লাহ আমাদের স্মরণশক্তি বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা রোগী আছেন আল্লাহ তুমি তাদেরকে শিফা কামিল আজিল দান করো। আল্লাহ আমাদের রোগীদেরকে শিফা দান করো। আল্লাহ আমাদের রোগীদেরকে শিফা দান করো, মুসলিম রোগীদেরকে শিফা দান করো, দুনিয়া মুসলমানদের উপর রহম করো, মজলুমদেরকে উদ্ধার করো, জালিমদেরকে পাকড়াও করো। আল্লাহ তুমি আমাদের জানমালের হেফাজত করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين